সবুঠি তু সবুঠি তু সবুঠি দুর্গা মালো তু সবুঠি দুর্গা মা সম্পদে সারথি ত্রিতাপদনে তোমা ভগবতী নাহি আউ শান্তি বড়ই দুর্নীতি দুর্গতি নাশিনী মালো তু সবুঠি তু সবুঠি তু সবুঠি দুর্গা মালো সবুঠি মা সবুঠি তু দুর্গা।